चले। بسم الله الرحمن الرحيم كتاب البيوع قال البيوع ينعقد بالإيجاب والقبول إذا كان بلفظي الماضي مثل أن يقول أحدهما بعت والآخر اشتريت لأن البيع إنشاء تصرف والإنشاء يعرف بالشريع الموضوع للإخبار قد استعمل فيه فينعقد به ولا ينعقد بلفظين أحدهما لفظ المستقبل بخلاف النكاح فقد مر الفرق هناك فقوله بس. بسم الله الرحمن الرحيم ومن يتوكل على الله فهو حسبه এটা কিতাবের জুজ কিনা এটা সন্দেহ আছে কিতাবের জুজ না এটা হলো আসলে মূলত যেহেতু চার ভাগ হয়ে গেছে আর কিতাব একটাই যা আউযুবিল্লাহ বিসমিল্লাহ করার এটা জিদা বলে বাকি সব পুরো কিতাবই একই সিস্টেমে গেছে মুসা নবী হয়তো চার ভাগ করে গেছেন যে এটা হলো প্রথম খণ্ড এটা দ্বিতীয় এরপরে পরবর্তী পর্যায়ে এটা ছাপা এবং কাতেবদের বিভিন্ন ধরনের ইয়া করার শুরুতে আসা কাতেবেই হয়তো এটা আপনাকে লাগিয়েছে সৌন্দর্যের জন্য বরকতের জন্য যেহেতু আলাদা ভাগ করে পড়া এই জন্য এখানে আয়াত লাগিয়েছে অন্যথায় সম্ভবত এটা মুসান্নিফের না বাকি কথা যদি মুসান্নিফ লেখা থাকেন এটাও অসম্ভব কিছু না আর যদি মুসান্নিফ লেখা থাকেন তাহলে এটা কিতাবের অংশ আর যদি কিতাবের অংশ হয় তাহলে এর অর্থটা কি ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ কত সুন্দর একটা যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে ভরসা করবে নির্ভর করবে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হইয়া সবাই বলেন তো এখানে আমাদের যে শিক্ষা শিক্ষা হইল এইটাই যে দুনিয়ার মধ্যে কাজ আমরা করতেছি ঠিক যেমন আপনারা এলমে দিন হাসিল করার জন্য মাদ্রাসায় লেখাপড়া করতেছেন ক্লাসের মধ্যে বসতে আছেন তারপরে কিতাব মুতালাআ করতেছেন তারপরে আরো খাতা কলম লেখা লেখি দেখা দেখি কত কিছু করতেছেন এলমে দিন অর্জন করার তো আমাদের চেষ্টা প্রচেষ্টা দ্বারা কোনো কিছুই হবে না আমাদের তাওয়াক্কুল কার উপরে করতে হবে চেষ্টা প্রচেষ্টা অবশ্যই জারি রাখতে হবে চেষ্টা না করলে আপনি যদি কোন যে এলমেলা দুনি আমার ভিতরে আইসা যান তাহলে আসতো না এলমেলা দুনি আসার জন্য শায়েখ আব্দুল কাদের জিলানি হইতেন আর শায়েখ আব্দুল কাদের জিলানি এই যুগের মধ্যে হওয়ার সম্ভাবনা খুব কম কারণ কি কারণ হইল আমাদের আমল আখলাক চরিত্র এগুলি সব কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে হ্যাঁ আল্লাহ তাআলা দিনে দিতে পারেন হইলে হইতে পারেন যেমন হাফিজ হুজুর হয়েছিলেন যেমন সদস্য হুজুর হয়েছিলেন যেমন আমি নিশা হয়েছেন এরকম বড় বড় বুজুগানি দিন আল্লাহ তাআলা যদি বানায় দেন হইতে পারে এখনের যুগের মধ্যেও আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আল্লাহর উপরে তাওয়াক্কুল করা ছাড়া কোনো কাজ অর্জন করা সম্ভব না অতএব আমরা যে কিতাব বুঝার জন্য বসছি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করি তাহলে কিছু আসতে পারে চেষ্টা প্রচেষ্টা করলে ওমাই ইয়া তাওয়াক্কাল আলাল্লাহ যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে ফাহু হাসবু তার জন্য আল্লাহ তাআলা কি এখানে তাওয়াক্কুল কইরা বিসমিল্লাহ কইরা যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম আর কোন দিকে যাব না আল্লাহ যদি এলেম দেয় দিবে না দিলে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে হবে তাওয়াক্কুল তারবিল ইসলামের মধ্যে কইরা আছেন আপনারা তাওয়াক্কুলের অর্থ এই না যে হাত পাও মারায়া বসে থাকা বরং তাওয়াক্কুলের অর্থ হলো যে নিজের চেষ্টা প্রচেষ্টা যত দূর আছে সাধ্যে যতটুকু পুলায় এতটুকু চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে তারপর আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতে হবে কারণ এই কথা বলা যাবে না এই কাজটা হয়েছে আমার কারণে হয়েছে আমি খুব পরিকর্মা আমি খুব কাজ করতে পারি এই কারণে সবকিছু গুছিয়ে ফেলেছি এই কারণে সবকিছু হয়ে গেছে যে এই ধারণা করে সে ভুলের উপরে আছে চেষ্টা করো ঠিক আছে তোমার চেষ্টা দ্বারা কিন্তু কাজটা কে করতেছে তুমি করতেছো না কে করাই দিতেছে আল্লাহ তাআলা সুতরাং যতই বুদ্ধিমান হন যতই চালাক হন যতই চতুর হন যত কিছুই হন আগে চালাকি বুদ্ধির সাথে সাথে আল্লাহর উপরে কি করতে হবে, ভরসা করতে হবে। আর যদি আল্লাহর উপরে ভরসা না করিয়া ওই যে মাদবর সাপ বাজারে যাইতেছিল, থানু হিসাবে রাখিয়া বাজারে যাইতেছিল, গেরামের মাদবর সর্দার সাপ বাজারে যাইতেছিল, রাস্তার মধ্যে মোল্লা সাহেবের লগে দেখা, আসসালামু আলাইকুম মাদবর সাপ কই যান, কয় বাজারে যাইতেছি, কেনে কি যান, কয় গরু কিনবার যাইতেছি, কইল ইনশাআল্লাহ কোন একটু লগে দেয়া, সর্দার যাইতেছে বুক খুলে এক জায়গায় বাজারে চাপে খাদে কুদ্দাম হেরাল যাইতেছে, আবার মনটা বিরক্ত হয়ে গেছে খারাপ, এখন আবার ধন্য মুল্লার কাছে আইছে, আসসালামু আলাইকুম সর্দার সাহেব কি ব্যাপার, সারাদিন ইনশাল্লাহ ইনশাল্লাহ করলে গরু দাম তো না, কোন জায়গা থেকে ছিলাম এই ইনশাল্লাহ তিনশাল দিকে আমরা চেষ্টা করি, আমরা কষ্ট করি, কষ্ট করার পরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, আল্লাহই করাইছেন, এলে কি করতে পারছি, এলে কি হয়েছি, কথাটা বুঝে আসছি, অতএব আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, চেষ্টা করা এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কিতাব যদি বোঝার জন্য বসে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা এই কিতাব বোঝার তৌফিক দান করবে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহু, বিসমিল্লাহির রহমানির রহিম, এইটাই প্রমাণ যে ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহু, এটা মুসলমানের ভেদ না, কেন যে আয়াতের পরে এই জায়গার মধ্যে বিসমিল্লাহ দ্বারা শুরু, হাদিসে তো কয় কুল্লু আমরিন জিবালিল্লা মিনতা বিসমিল্লাহির রহমানির রহিম ফাওয়া আখতার, এখানে বিসমিল্লাহ সামনেতে না, কথাটা বুঝে আসছে, বিসমিল্লাহ কাতে ছবি লিখে দিছে যারা প্রকাশক তারাই, কারণ মুসানেতে তো বিসমিল্লাহ কিতাবে শুরুতে লেখছেন, তাহলে মাঝখানে আসে আর বিসমিল্লাহ লেখা কোন জোর, হ্যাঁ হইতেও পারে লেখছেন খন্ড আলাদা করে হইতেও পারে, অসম্ভব কিছু, তবে করিনে কি আছে তারা এটি সবকিছুই বোঝা যাইতেছে, আসলে এটা মুসানে পেন না, কারণ আয়াতের আগে বিসমিল্লাহ না লিখে আয়াতের পরে বিসমিল্লাহ, তাহলে বোঝা গেল যে আগেরটা যেটা এটা মুসানে পেন না, এখন বাকি কথা হইলো যে পরে বিসমিল্লাহ এটা আগের কিতাবের সাথে যদি আমরা মিলাইতে যাই তাহলে তো মনে হয় যে মাঝখানে আর বিসমিল্লাহ দরকার নাই, কারণ বিসমিল্লাহ পরে তো আর কোনো আয়াতও নাই, তাহলে এই জায়গার মধ্যে বিসমিল্লাহ যেটা এটা কাতিব সাবি লাগে, আর সম্ভাবনা এটাও আছে যে মুসল্লিবের এক খণ্ড লিখে শেষ করে আবার দ্বিতীয় খণ্ড শুরু করছেন, তৃতীয় খণ্ড শুরু করছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর হাদিসের উপরে আমল করছেন কুল্লু আমরিন জিবালিল্লা মিনতা বিসমিল্লাহির রহমানির রহিম ফাওয়া আখতার, তো যাই হোক মুসল্লিব রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবকে বিসমিল্লাহর মাধ্যমে শুরু করছেন, এটা কোরআনে কারিমের একটা ব্যাপারে, এখন যদি মানে নেই যে এটা মুসল্লিবের এবং যদি মানে নেই আলাদা কিতাব, কারণ যদি কিতাবের শুরু ওই জায়গায় হয় তাহলে এত্তেদা ওই জায়গার মধ্যে আছে, তাহলে তো এটা তো এত্তেদা না, এটা তো অসত হয়ে গেল, অসত হয়ে গেল, তো মাইনে নিলাম এটা মুসান্নেফে এখান থেকে এত্তেদা করছেন কেদা বিসমিল্লাহির রহমান, তাহলে কুল্লু আমরিন জিবালিল্লা মিনতা বিসমিল্লাহ, উনি এত্তেদা করছেন কোরআনে কারিমের, কোরআনে কারিম শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখানেও আবার একটা সমস্যা যে হুজুর আবার এইটা আবার কুল্লা ফেলেন ইকরা বিসমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা না সেই ইতিহাস তফসির কিতাব যখন কইরা আইছেন তখন বুঝে আইছেন হাজার মিনিট বুঝানির সময় আসল যাইতেছে। ইবতেদা এটা ইকরার দ্বারা হয়েছে, সূরা ফাতিহার দ্বারা হয়েছে। আপনারা এটা বুখারী শরীফ গ্রহণ করতে যাবেন, বুখারী শরীফের باب وضع الوحي الى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل انا اوحينا اليك كما اوحينا ايه هنا التقريب اجلي التقريب ده امر ان حضره করেন কিনা জানি না, আমরা মিছরকে সুজন করছি তখন এখানে হাদিস আছে, হাদিসের মধ্যে এই হাদিসের মধ্যে এই তাকরির গুলি আইছে দেখো, আর আপনারা দালাল লাইন করছেন তর্জমা কোরআন করছেন এগুলির মধ্যে কই আসছে যে যদি এটা করতে বিসমিল্লাহ দ্বারা শুরু করে থাকে তাহলে কিতাবুল্লাহ একটা করছেন, বিসমিল্লাহ দ্বারা কিতাবুল্লাহ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ করে। আর সুন্নতের রাসূলের এরপরে তো আলহামদুলিল্লাহ আনা দরকার ছিল, তো মুসান্নিফ তো আনেন নাই, এটা জবাব হলো যে আসলে এটা মুসান্নিফ বিসমিল্লাহ এনে নেওয়া নাই, আর এরপরে আলহামদুলিল্লাহ আনা দরকার হল না, মুসান্নিফ বুঝতে হবে শুরুতে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করছেন। এটা এই জায়গার মধ্যে কয়েকটা জনের একটা জবাব আর কি। বাকি কথা হলে আরেকটা জবাব আছে, বিসমিল্লাহর মধ্যে তাহমিদ আছে, বিসমিল্লাহর মধ্যে তাহমিদ আছে। অতএব এই যে আজকাল যেগুলি আপনারা করতেছেন এগুলি আজকাল আজকাল না, এগুলি আর এটা আজকাল তো করবো না। بسم الله الرحمن الرحيم كتاب مصنف رحمة الله عليه تعال كتاب كي هدايا كي تين تبع كبيرة أنتنا فطن قرن رتا مصنف رحمة الله عليه هدايا جلد أول إتا إبادة محض محض إبادة رابطة খালেস নিয়ে ইবাদতের আলোচনা, নামাজ রোজা হজ যাকাত এইগুলির আলোচনা করছেন জিলদে আউয়ালে। আর একজন মুসলমান হিসাবে তার প্রথম এবং প্রধান দায়িত্ব হল আল্লাহ তাআলার ইবাদত এবং বন্দেগি করা। সুতরাং মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নির্দেশ অনুযায়ী তার কিতাবের সিরিয়ালটা করছেন যে একজন মুসলমান হিসেবে মুসলিমের জন্য প্রধান প্রথম এবং প্রধান কর্তব্য হইল আল্লাহ তাআলার ইবাদত জন্য ইবাদতে মহজ একদম খালেস ইবাদত বন্দেগি যেগুলি সেইগুলির আলোচনা করছেন জিলদে আউয়ালে। নামাজ রোজা হজ যাকাত এগুলির আলোচনা করছে জিলদে আউয়ালে। আর জিলদে সানির মধ্যে মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি আলোচনা করছেন মিন ওয়াজহিন ইবাদাত এবং মিন ওয়াজহিন মুআমালা, এমন বিষয় যেগুলি এক একেবারে ইবাদত আবার আরেক একেবারে মুআমালা দুনিয়ার কাজ করবার কিলেন। কিতাব নিকাহ বিয়ে করে মানুষ কে লাগিয়া বিয়ে করে নিজের জৈবিক চাহিদা মিটানো, এটা তো দুনিয়ার কাম, নিজের জৈবিক চাহিদা মিটানো এটা হলো কেয়ার কাজ দুনিয়ার কাজ। নিজের জৈবিক চাহিদা মেটানোর জন্য তাহলে নিকাহ বিবাহ এটা মিন ওয়াজহিন মুআমালা দুনিয়ার মধ্যে ইসলামের বারো গুলা হবে কাফের কুফফার ইহুদি নাসারা তো আছে সবকিছু শেষ করে তাহলে এই বিয়াটা কি হয়ে যাবে? এবার তাহলে এই জিনিসটা নিয়তের উপরে যদি নিয়তটা খারিজ করে ফেলাইতে পারেন তাহলে দুনিয়ার কাম ও আখেরাতে কাম হবে। তাইলে মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি জিলদে সানির মধ্যে এমন এমন বিষয় আনছেন যেগুলি মিন হাইসু ইবাদাত এবং মিন হাইসু মুআমালাত, এর মধ্যে নিকাহ তালাক এবং এর এই জাতীয় যত মাসায়েল আছে এগুলি দ্বিতীয় খণ্ডের মধ্যে মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি। আর তৃতীয় এবং চতুর্থ খণ্ডের মধ্যে মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি মহজ মুআমালাতের আলোচনা, নিরেট খালেস মুআমালাতের আলোচনা, দুনিয়া বিকাশ করা এর ইবাদতের সাথে কোনো সম্পর্ক নেই। যেমন দ্বিতীয় খণ্ড মুসান্নিফ তৃতীয় খণ্ড মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি শুরু করছেন কিতাবুল উয়ুহ, কিতাবুল উয়ুহ। আর চতুর্থ খণ্ড শুরু করছেন মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি কিতাবুস সুফা। এই তৃতীয় খণ্ডের মধ্যে আরো কিতাব যেগুলি সরফ আছে, সলম আছে, তারপরে এই জাতীয় আদাবুল কাজিও আছে, এই জাতীয় কিছু আলোচনা আছে যেগুলি সবগুলি দুনিয়ার ব্যাপার। আর সুফা থেকে নিয়ে আর চতুর্থ খণ্ডের মধ্যে যে সমস্ত আলোচনা আছে এইগুলিও দুনিয়া ব্যায়াম। তাহলে তো মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবটাকে যে সিরিয়াল করছে, তরতিব দিচ্ছে, তরতিবটা সুন্দরই দিচ্ছে। আল্লাহ এবং আল্লাহ রসুলের যে নিয়ম এবং বিধিবিধান এবং নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী করছেন। মুসান্নিফ জিলদে আওয়ালের মধ্যে এই বাদাতের আলোচনা করছেন, মহাজ জিলদে সানির মধ্যে এমন এমন বিষয় আলোচনা করছেন, এক হিসাবে ইবাদত আর এক হিসাবে মুআমালাত, আর জিলদে খালেস এবং রাবের মধ্যে নিরেট মহাজ খালেস মুআমালাতের আলোচনা করছেন। তবে মুআমালাত যদিও আমরা বলি যে মুআমালাত দেখতে দেয়া যায় ব্যবসা বাণিজ্য করা দুনিয়াদারি, গতকালকে বা পরশু দিনই আমি বলে গেছি যে ভাই সে গালিগা কাজ করে, হ্যাঁ মোল্লা ছাপ বা ওই বেড়ায় হ্যাঁ দুনিয়া ফোকা হয়ে গেছে গা, ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুকে গেছে গা, আল্লাহ রসুলকে মিলে গেছে গা, কিন্তু তুই ব্যবসা বাণিজ্য করলেই যে দিনদারে দুনিয়াদারে যাব, দিনদারে তো না, এ কথা ঠিক না। দিনদারি ঠিক রেখে যদি ব্যবসা বাণিজ্য করে তাহলে এইটাও দিনদারি হয়ে যাবে, দুনিয়াদারি থাকবে না। একবারে ব্যবসা বাণিজ্য করতেছে টাকা পয়সা উপার্জন করবো, টাকা পয়সা উপার্জন করে বিবি বাচ্চারে খাওয়াবো, বিবি বাচ্চারে খাওয়ায় তারপরে এদেরকে মাদ্রাসায় পড়াবো, বাবা ইয়ে করবো, এইগুলি করবো, অথবা টাকা পয়সা ইনকাম করতেছি, জিহাদ করতেছি আফগানিস্তানের মধ্যে, আমি টাকা দিবো আফগানিস্তানের মুজাহিদিনরে, মুজাহিদিনরা যুদ্ধ করবে, যুদ্ধ চালায় তারপরে কাফের রাশিয়ানদেরকে নিস্তে নাবুদ করে। তাহলে এই বেলা যে এই যে টেহাটা ইনকাম করতেছে যদিও দেখা যাইতেছে একেবারে দিনই বিষয় দুনিয়ার বিষয়, কিন্তু আসলে নিরে এটা মহজ ইবাদত ছিল, এটা মিল নয় যে ইবাদত না, একেবারে ডাইরেক্ট ইবাদত হয়ে ডাইরেক্ট ইবাদত। তাহলে এই যে কিতাব সুফাই কোন আর এগুলিও যেগুলি কোন এটি যদিও নাকি আমরা দেখতেছি যে দুনিয়বি বিষয় আছে, কিন্তু আমরা যদি আমাদের নিয়তটাকে ঘুরাই নিই তাহলে সব আখেরাতে ঘুমাইলে হলে এটার মধ্যে সব ঘুমাইলে আবার সব উঠে যাবে। আরে আপনি ঘুমাইতেছেন নিয়ত করছেন যে আল্লাহ এখনো ঘুমাই যেতেছি শেষ রাত্রে, তারা তুমি শুয়ে যেতেছি শেষ রাত্রে, উঠতে তাহাজ্জুদে নামার দা পড়বার জন্য পারি, এই যে তাহলে এই যে মাঝখানে যে সময় গেছে সবটাই ইবাদতের মধ্যে। আর যদি আপনি মনে করেন ঘুমাইতেছি তো ঘুমাইতে যাচ্ছি, দুনিয়ার কাম করছি, খাইতেছি তো পেট ভরতেছি, খাই মোয়ার আগ নই দিয়ে চিন্তা, তাহলে এটার মধ্যে কোনো সব হইতো না। নিয়ত ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তরে যদি আমরা দুরুস্ত করে নিতে পারি, নিয়তরে যদি আমরা ঠিক করে নিতে পারি তাহলেই আমাদের সব কিছু ঠিকঠাক হবে। তো মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবকে যে হিসাবে যেভাবে তরতিব দিচ্ছেন এটা একটা হুসনে তরতিব হয়েছে, একটা সুন্দর তরতিব হয়েছে, এর থেকে সুন্দর তরতিব কোনো মুসান্নিফ কিতাবে দিতে পারেন না, যেটা সাহেব হেদায়াত আর কিতাবের মধ্যে যে তরতিব রয়েছে। কথাটা বুঝে আসছে? এই দিনের সব পেশা আসল মূল কোনো কথা কিতাবুল বইও চাচারা তোমরা এখন করতে কি আইতেছো, হ্যাঁ কিতাবুল বইও মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবকে যে শুরু করছেন এর মাঝে তা সিস্টেম করছেন, কোন জায়গার মধ্যে বা কোন জায়গার মধ্যে ফসল কোন জায়গার মধ্যে কিতাব এইভাবে কায়েম হয়েছে আগামীকাল? Thank you.